এরপর তোমাদের মৃত্যু দেবেন, এরপর তোমাদের জীবিত করবেন। তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ আছে কি যে এসব কাজের মধ্যে কোনো একটিও করতে পারবে? তারা যাকে শরীক করে আল্লাহ তা থেকে পবিত্র ও মহান। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين بولون তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে। তাদের অধিকাংশই ছিল মুশরিক। فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون যে দিবস আল্লাহর পক্ষ থেকে প্রত্যাহিত হবার নয় সেই দিবসের পূর্বে আপনি সরল ধর্মে নিজকে প্রতিষ্ঠিত করুন। সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে। من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون যে কুফর করে তার কুফরের জন্য সেই দায়ী এবং যে সৎকর্ম করে তারা নিজেদের পথই সূত্রে নিচ্ছে। ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে যাতে আল্লাহ তাআলা তাদেরকে নিজ অনুগ্রহে প্রতিদান দেন। নিশ্চয়ই তিনি কাফিরদেরকে ভালোবাসেন না। ওয়া মিন আয়াতিহি আন ইউরসিলার রিয়াহা মুবাশশিরাতিন ওয়া লিইউযীকুকুম মির রাহমাতিহি وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون তার নিদর্শন সমূহের মধ্যে একটি এই যে তিনি সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন যাতে তিনি তার অনুগ্রহ তোমাদের আস্বাদন করান এবং যাতে তার নির্দেশে জাহাজসমূহ বিচরণ করে এবং যাতে তোমরা তাঁর অনুগ্রহ তালাশ করো ও তাঁর প্রতি কৃতজ্ঞ হও। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রুসুলান ইলা ক্বাওমিহিম ফাজাউহুম বিল বাইনাতি ফানতাকামনা মিনাল লাযীনা আজরামু আপনার পূর্বে আমি রসুলগণকে তাদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি। তারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করেন। অতঃপর যারা পাপী ছিল তাদের আমি শাস্তি দিয়েছি। মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فَإِذَا أَصَابَ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন অতঃপর তা মেঘমালাকে সঞ্চালিত করে